الإخلاص. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامي. হে মুহাম্মদ, তুমি বলো, তিনি আল্লাহ, তিনি এক একক, কারোই মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই।